লাগে রূপ কথা নাচ কানাচ আঙুলের কোলে জলে জোনাকি জলে হারিয়েছে কান সোনাকি জানলায় গল্পের কথা মেঘ যাও মেঘ চোখে রেখোয়ে আবেগ যাও পাখি বলো হাওয়া ছলো ছলো আপ ছায়া জানলার কাঁচ আমি কি আমাকে হারিয়েছি বাকি রূপ কথা নাচ কানাচ চলো চলো আপ ছায়া